Allah. কিতাবুল বয়ু বায়ের লোকাবি মানা বর্ণনা করা হয়েছে মূলত এখানে দুইটা কথা গেছে বায়ের শব্দটা এটা বেদ নির্মাণের মধ্যে আসতে পারে যদি নির্মাণের মধ্যে আসতে পারে বেচার অর্থেও ব্যবহার হয় কিনার অর্থেও তার অর্থ হইল এটা হলো আস্থা বিপরীত অর্থ কারণ একটা বেচা একটা কিনা এটা দুইটা দুই দুই দুই বেরুর জিনিস তো বিপরীত বিপরীত মুখ নানার মধ্যে আসতে পারে বায়ের মানার মধ্যে আরো দুইটা শব্দ আছে শিরায় ভবিষ্যৎ সেটাও একই অবস্থা এইগুলিও বিপরীত মুখী মানার মধ্যে এই সবগুলির আবার বোঝানোর জন্য মেসাল দেওয়া হয়েছে মেসাল সহকুরার এবং হাদিসের এরপরে আসছে বায়ের এস্তেরা তাই এইখানে আমরা মূলত বাইরের লোকাবি মানা পাইছি বাইরের লোকাবি মানা বেশ না এতটুকু আসলে মন নির্যা আর বাকি অতিরিক্ত কথা যেগুলি এই ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো আর বাইরে একটা রাহি তাহারি পারিবার্ষিক সংজ্ঞা পরিভাষায় বাইরে বললে কারে বলো ব্যবসায়িক ভিত্তিতে পরস্পরের সম্মতিক্রমে উভয়ের অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা ব্যবসায়িক ভিত্তিতে উভয়ের সম্মতিক্রমে মালের বিপরীতে মালের লেনদেন করাকে বায় বলা হয় ব্যবসা বলা হয় বেচা কিনা মোবাইল দ্বারা তুই মাল বিমাল মালের বিনিময়ে মালের লেনদেন করা বিত্তারাদি পরস্পরের সম্মতিতে আলাওয়াজিত তিজারা ব্যবসায়িক ভিত্তিতে ব্যবসায়িক ভিত্তিতে পরস্পরের সম্মতিক্রমে মালের বিনিময়ে মালের লেনদেন করাকে বায় বলা হয় বেচা কিনা বলা হয় এটা হলো বায়ের ইসতিলাহি বায়ের তারিফের মধ্যে মুবাদালাতুল মাল বিল মাল বলার দ্বারা এই মুবাদালাতুল মাল বিল মালের বিল মালের পয়েদের দ্বারা ইজারা এবং নিকা বায়ের তারিফের থেকে খারিজ মুবাদালাতুল মাল বিল মাল এই বিল মালের পয়েদের দ্বারা মুবাদালাতুল মাল হইল মালের লেনদেন করা এই হল বাই এরপরে আবার বিল মাল এই বিল মালের পয়েদ লাগার কারণে ইজারা এবং নিকা খারিজ হয়ে গেছে বায়ের তারিখের থেকে অর্থাৎ এটা অন্তর্ভুক্ত নাই কারণ হল ইজারা বলা হয় মুবাদালাতুল মাল বিল মানা কোনো জিনিস ভাড়া যে নেয় নাই মাল তাই সেটি কিন্তু এই মাল ব্যবহার করার উপকার লাভ করার সুযোগ আছে এখানে ওই বেটারে যে বেটা মাল দিল তারে টাকা দেয় উপকার এটা একটা উপকার তাহলে এখানে মোবাইল দ্বারা তো মাল বিল মাল ইজারার মধ্যে নাই বিল মানার এই কারণে ইজারা কি হয়ে গেছে বায়ের তারিখে গিয়ে ঠিক মোবাইল দ্বারা তুল মাল বিল মাল বলার দ্বারা বিল মাল বলার দ্বারা নিকাও বায়ের তারিখে থেকে কি হয়ে গেছে খারে হয়ে গেছে কারণ বিবাহ বলা হয় মুবাদালাতুল মাল বিল গোজেরি মুবাদালাতুল মাল বিল গোজেরি মালের বিনিময়ে মহরের বিনিময়ে মিলকে বুধার মিল কি অর্জন করে মিলকে বুধার মিল্কিয়ত অর্জন করে কে? তাহলে মিল্কে বুঝা কোনো মাল, মানুষের অঙ্গ এগুলি কিনা মাল। এই কারণে মুবাদালাতুল মাল বিল মালের কয়েদের দ্বারা ইজারা এবং নিকাকি হয়ে গেছে, খারেজ হয়ে গেছে। আর বিত্তারাজির কয়েদের দ্বারা বায়ে মুকরাহ খারেজ হয়ে গেছে। বায়ে মুকরাহ, বায়ে মুকরাহ করে একবার একবারে বেচবো না, এই 10 টাকা লো। হ্যাঁ ভাই আমি বেচতাম না, পর লোটা 10 টাকা লয়ে মাল হয়ে গেছে। তো মুবাদালাতুল মাল বিল মাল এই জায়গার মধ্যে যদিও পাওয়া গেছে, বিত্তারাজি পাওয়া গেছে। এই তারাজির কয়েদের মাধ্যমে বায়ে মুকরাহ খারেজ হয়েছে। বায়ে মুকরাহ হলো জবরদস্তি নিয়ে নেওয়া, একজনে বেচবে না তারপর জোর করে টাকা দিয়ে আবার অন্য কিছু দিয়া হ্যাঁ এইটা নিয়ে এলো। আর বাই তো কুরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম। ব্যবসায়িক ভিত্তিতে হবে, তবে তোমাদের পরস্পরের সম্মতি কর। আর বাইয়ে মুকরার মধ্যে কি নাই? সম্মতি নাই। তাইলে যেহেতু বাইয়ে মুকরার মধ্যে মুকরা এটা হলো জবরদস্তিমূলক, একজনে একটা জিনিস নিয়ে যাইতেছে, সুতরাং এটাও বায়ের তারিখের থেকে খারেজ হয়ে গেছে। বায়ে মুকরা আলাওয়াজি তিজারের কয়েদের দ্বারা হেবা বিষয়টি আওয়াজও খারেজ হয়ে গেছে। হেবা বিষয়টি ভাই তোমারে আমার এই জিনিসটা দিয়ে দিতেছি, তবে শর্ত হইল তুমি আমার 10 টাকা হাতিয়া দিবে। হেবা বিষয়টি হেওয়া এইখানে মুবাদালাতুল মাল বিল মাল হয়েছে, আলাওয়াজি তিজারা হয়। মুবাদালাতুল মাল বিল মাল হয়েছে কিন্তু আলাওয়াজি তিজারা এই হইল বায়ে তারিফে ফেওয়ায়েদে। তাহলে বায়ে বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল তারাজি আলাওয়াজি তিজারা। ব্যবসায়িক ভিত্তিতে পরস্পরের সম্মতিক্রমে মালের লেনদেন করাকে, বেচা কেনা করাকে কি বলা হয়? বাই বলা হয়। হ্যাঁ কেননা মুবাদালাতুল মাল বিল মালের পয়েদের দ্বারা বিল মালের পয়েদের দ্বারা ইজারা এবং কি খারেজ হয়ে গেছে? ইজারা মুবাদালাতুল মাল বিল মানাবে, আর নিকাহ হইল ইজারা মুবাদালাতুল মাল বিল বিল বুঝি। আর বিত্তা রাজি পয়েদের দ্বারা বাইয়ে মুকরাহ খারেজ, কারণ বাইয়ে মুকরাহ এটা বাইয়ের অন্তর্ভুক্ত না, কোরআনের আয়াতের দ্বারা এটা কি সাব। আর আলাওয়াজি তিজারার দ্বারা হেবাবি এওয়াজ খারেজ। এই হলো বাইয়ের তারিখ এস্তেলা কিতাবুল বুরু। এই অধ্যায়টা বেচা কিনা, বেচ না আর খরিদ্দা বেচা কিনার অধ্যায়। এখানে আমাদের জানার বিষয় হলো যে এই বেচা কিনাটা এটা শরীয়তের পক্ষ থেকে মশরু কি মশরু আইয়াতে বায়, এই বায়টাকে বেচা কিনা এটা শরীয়তে বৈধতা দিছে কিনা। কারণ যদি এটা বৈধই না হয় তাহলে মুসলমানদের জন্য তো এটা জায়েজ হবে না, এটা করার দরকার নাই। এই জন্য বায় এটা শরীয়তে মশরু কিনা এইটা আমাদের জানার বিষয়। বাইটা এটা কোরআনের দ্বারা তেমনি ভাবে সাবেত, হাদিসের দ্বারা তেমনি ভাবে সাবেত, এজমার দ্বারাও বাই সাবেত। আর কি আছে উপর বাই হওয়ার জন্য? কেন কোরআনের মাঝে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদীন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা তোমাদের মাল কে খায় না পরস্পরে অবৈধ পন্থা, ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে ব্যবসায়িক ভিত্তিতে যদি তোমরা একে অপরের মাল খাও, এটা কি আছে, জায়েজ আছে, আন্তারাদি মিলকু, যখন তোমরা পরস্পরে কি থাকবা, সম্মত থাকবে। তাহলে বুঝা যাইতেছে যে ব্যবসাটা করা এটা কোরআনের আয়াতের মাধ্যমে সাবেক। কোরআনের আরেকটা আয়াত আছে, হাল্লাল্লাহু লাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, ওয়া হাররামা রিবা, সুদকে হারাম করে। এই আয়াতের মাধ্যমে এই কথাই সাবেক হয় যে বেচা কিনা এটা মশরু, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত। এছাড়া অসংখ্য আহাদিস আছে। এক নম্বর দলিল আমরা কোরআন থেকে দিলাম, দ্বিতীয় দলিল হলো আমাদের হাদিস, অসংখ্য আহাদিস বর্ণিত হয়েছে বাই জাওয়াজে। একটা হাদিস হযরত কায়েস ইবনে আবি গাজ্জা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কায়েস ইবনে আবি গাজ্জা একজন সাহাবী, ওনার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা ব্যবসায়িক সমাজ যাদেরকে আইয়ামে জাহিলিয়তে সামাসিরা বলা হতো, ব্যবসায়িক সমাজকে আইয়ামে জাহিলিয়তে কি বলা হতো, সামাসিরা বলা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আমাদের নাম সামাসিরা মুসারের মতো মনে হয়, সামারের মতো মনে হয়, আরো সুন্দর আমাদের নাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে আসছে, আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারা তুজ্জার, ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, ব্যবসায়ী সমাজ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা হাদিসের মধ্যে বলছেন সেটা সারমর্ম হল এই যে ব্যবসা বাণিজ্যের সূচনাতে অনেক ধরনের লব্ধ এবং বেহুদা কথাবার্তা, ভাই এই জিনিসটা কিনছি আমার কাছে এত টাকা পড়ছে, এক পয়সা কম না, তুমি আমারে যদি সমান সমান না দেও তাহলে বিশ্বাস কেন, এই যে একটা কথা করে টাটকা বিচার আসলে এরকম না, ঘটনা অন্য রকম। তো হুজুর জানতেন যে ব্যবসায়ীরা হাসা মিশা কথা ব্যবসা শুরুতে হাসা মিশা কথা শুরু করে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসা সূচনাতে তোমরা কিছু সৎকা হয়ে রাখবে, যদিও ভুলে পড়ে দুই একটা বেহুদা কথাবার্তা, মাল বেচার জন্য টাটকা এক নম্বর মাল, এর মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, চলে নিয়েদার একেবারে এমন ধরনের কথাবার্তা বহুবার বলতে চায় যে এই বেড়ায় আর না কিনে হয়, আসলে টাটকা না, এটার মধ্যে কি আছে, ভেজাল মাপ একদম দিতে একদম পুরোপুরি সব ঠিকঠাক আছে, আসলে ঠিকঠাক। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসা বাণিজ্যের আগে তোমরা সত্তা তৈরি করো, এর দ্বারাই বোঝা যাইতেছে ব্যবসা বাণিজ্য করা যায়, হুজুর সৎকাজ তৈরি করে ব্যবসা বাণিজ্য করতে বলছে। তাই হাদিসের দ্বারাও এই কথাই প্রমাণিত হয় যে ব্যবসা বাণিজ্য করা এটা বৈধ, শরীয়তে এটা মশরু কোর্স। দ্বিতীয় একটা হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত করে বলেন, আত-তাজিরু সাদুকু আমিন মা আন-নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, আত-তাজিরু সাদুকু আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, মা আন-নাবিয়্যিন, নবীদের সাথে তাদের হাসুল হবে, কারণ তাদের স্থান হবে নবীদের সাথে, তাদের স্থান হবে সিদ্দিকদের সাথে, তাদের স্থান হবে শহীদদের সাথে। তৃতীয় আরেকটা হাদিস আর এখনো বর্তমানেও সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে। ঈদের দিন বা এরকম উৎসবের যে সমস্ত দিন এই ঈদগাহ মাঠে আছে, ওয়াজ মাহফিল করলে ওয়াজ মাহফিলের দিন এই বাড়ির আশেপাশে ব্যবসায়ীরা দোকান পাটলিয়া বসে ওই যুগের মধ্যে এরকম ব্যবসায়ীরা দোকান পাটলিয়া ঈদের নামাজের সময় তারা ওই দোকান পাটলিয়া বসে দিচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ঈদগাহ দিকে যাইতেছিলাম, ঈদগাহ কাছাকাছি যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের দেখলেন যে জড়ো হয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ইরশাদ করেন, আত-তুজ্জার ইশতারুনা ইয়াওমাল কিয়ামাহ তুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। আত-তুজ্জার ইশতারুনা ইয়াওমাল কিয়ামাহ, ব্যবসায়ী সম্প্রদায় তাদের হাসর হবে কিয়ামতের দিন কাজের হিসাবে, গুনাহগার হিসাবে। অর্থাৎ ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে উঠবে গুনাহগার হিসেবে উত্থিত হবে। তাহলে হাদিসের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা জায়েজ, শরীয়তে এটা মশরু, এই কয়েকটা হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ করি। তাহলে কোরআন গেল, হাদিস গেল, কোরআন হাদিস তারা শুয়ে বসেই আছে, বাইরে বেচা কিনা যায় এটা আমরা পাই। এজমায় দাঁড়াও বেচা কিনা যায় এইটা প্রমাণিত, কারণ হল নবজাতকের 15 বছর আগে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে টাকা পয়সা নিয়া মুদারাবা এবং মুশারাকা, একবার মুদারাবার ব্যবসা করছেন আরেকবার মুশারাকার ব্যবসা করছেন, মুদারাবা এবং মুশারাকা উভয় ধরনের ব্যবসা করছেন। যদি বেচা কিনা জায়েজ না হইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবীর মাসুম, তাইলে উনি এই ব্যবসা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আব্বাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ অনেকেই ব্যবসায় জড়িত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন, হযরত উমর শস্যের ব্যবসা করতেন, হযরত উসমান কাপড় খেজুরের ব্যবসা করতেন, হযরত আব্বাস আতরের ব্যবসা করতেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ঘি এবং পনিরের ব্যবসা। তাই একমাত্র তারা ওইটাই সাবিত হইতেছে যে স্বয়ং নবী সাহেব শরীয়ত সাহাবায়ে কেরামকে বাদে সাহাবায়ে কেরাম ওনারা ব্যবসা বাণিজ্য করছেন। সুতরাং এইটা একমা হয়ে গেছে যে ব্যবসা বাণিজ্য করা কি আছে, আর কি আছে ব্যবসা বাণিজ্য যায় যেখানে, কারণ ব্যবসা বাণিজ্য যদি না করে টেয়া বসে মাল মাল পানি যদি ইনকাম না হয় তাহলে না খায় এমন লাগবে, আর যান বাসা নইল কি ফরজ, তাহলে ফরজ দায়িত্ব পালন এটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পালন করতে হবে। সন্তানদের খাওয়াইতে হবে, স্ত্রীকে খাওয়াইতে হবে, পরিবার পরিজনকে খাওয়াইতে হবে, হ্যাঁ গরিবদেরকে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে হবে, আরো অনেক কাজ করতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, কাফেরদেরকে মারতে হবে, মুশরিকদেরকে দুনিয়া থেকে নিস্তে নাবুদ করতে হবে। এইগুলি করলে টাকার প্রয়োজন, আর টাকা সংগ্রহ করার জন্য পন্থা হলো ব্যবসা বাণিজ্য করা। সুতরাং ইয়াসের দ্বারা এই কথাই সাবিত হয় ব্যবসা বাণিজ্য। এই হলো মুশরিকদের বাই সম্পর্কে কোরআন হাদিস এজমা ইয়াসের মাধ্যমে আমরা সাবিত করলাম যে ভাই এটা মশরু, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং মুসলমান রহমতুল্লাহ আলাই কিতাবুল বুয়ুর যে আলোচনা শুরু করতেছেন এটা যথার্থই করছেন, ঠিকই। এরপরে কথা হলো যে আচ্ছা ভাই তো শরীয়তে মশরু করছে, ভাই জায়েজ হওয়ার জন্য শর্ত কি? ভাই জায়েজ হওয়ার জন্য শর্ত আর দুই নম্বর শর্ত হলো মুবি মাকদুর তাসলিম মালে মুতাকাব্বিম, মালে মুতাকাব্বিম মানে মূল্যবান না, কই আপনার কাছে বেচলাম এই মরা মুরগি, এটা মালে মুতাকাব্বিম না, মূল্যবান না, মরা মুরগি কোন দাম নাই, মূল্যহীন। তাহলে মুবি মালে মুতাকাব্বিম হইতো, আর মুবি মাকদুর তাসলিম হইতো, ওই যে আকাশের মধ্যে পাখি যাইতেছে বেচে লাই না, এটা মাকদুর তাসলিম না, সমর্পণ যোগ্য দিতে পারে এরকম মুভি হইতো। আকাশের মেঘ আছে যে বৃষ্টির পানি দরকার, তো তোমার মেঘ বৃষ্টি হবে বাপের বেলা এখান কামে কাপ। তো বাইরে যায় যাওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বর হলো আকে বাইরে আকে ধরতে হবে, দুই নম্বর শর্ত হলো মুভি মারে উত্তা খাবে এবং নাক দূরও তাসলিম হইতে হবে। এই হলো বাই জায়েজ হওয়ার জন্য শর্ত। ভাই রুকুন কি? রুকনি ভাই, ভাই রুকুন দুইটা, ভাই রুকুন দুইটা। এক নম্বর হলো ইজাব, আপনি বললেন যে বেসলাম বেসলাম বেসলাম বেসলাম বেসলাম বেসলাম বেসলাম, হ্যাঁ না এটা যদি কেউ না কয় কিনলাম কিনলাম কিনলাম তাহলে ভাই হবে। এক নম্বর হলো বেসলাম করতে হইব ইজাব দিতে, ইজাব না থাকলে আরেকজন বলে যে আমি কিনলাম হেবেটা বেচবো না তাহলে হইব। তো বাইয়ের রুকুন হলো দুইটা, একটা হলো ইজাব প্রস্তাব করা, আর দুই নম্বর হলো কবুল প্রস্তাব গ্রহণ করা। প্রস্তাব করতে হবে, প্রস্তাব গ্রহণ করতে হবে, তাহলেই বেচা কিনার এই স্তম্ভ দাঁড়াই, এটা হলো রুকুন স্তম্ভ, এটি ছাড়া বেচা কিনার কোনো অস্তিত্ব নেই। কিতাবুল বুয়ুর হুসাইন ইবনে রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মাঝে কিতাবুল বুয়ুর আলোচনা শুরু করে। এখন আর বাই যে এই বাই কত, বাই কত এরকম অনেক প্রকার আছে না ইসিমকে বিভিন্ন ভাবে বাইরেও বিভিন্ন ভাবে বাক, বাইরে মোটামুটি ভাবে চাই একেবারে চাই ভাবে বাক করা। বাইকে বাইতে পারে যা ভাগ করা যায়। দুই নম্বর হলো বাই বাইতে পারে মুভি, বাইকে বিভক্ত করা যায় মুভিরে আসতে পারে। তিন নম্বর হলো বাই বাইতে পারে সামান, সামানের আসতে পারে বাইকে কি করা যায় ভাগ করা যায়। চার নম্বর হলো বাই বাইতে পারে শিল্পত, শিল্পতের আসতে পারে ও বাইকে কি করা যায় ভাগ করা যায়। তাহলে প্রথম নম্বর আমাদের সুরত হলো বাই, বাইরে আপনি তিনটা চারটা দিয়ে দিন নিচে বাই বাইতে পারে যা। দুই নম্বর হলো বাই বাইতে পারে মুভি, তিন নম্বর হলো বাই বাইতে পারে সামান, চার নম্বর হলো বাই বাইতে পারে এই বাইকে চাই আসতে পারে ভাগ করা। আবার এই প্রত্যেকটাই আবার চার ভাগে বিভক্ত, বাই বাইতে পারে যা চার ভাগে বিভক্ত, চার প্রকার। কত প্রকার? বাই বাইতে পারে জাত শতাগত হিসাবে বাই, মৌলিক ভাবে বাই চার প্রকার। আপনি টাকা দিলেন হে মাল নিল বাস হয়ে গেছে, এটা হলো বাই নাফেজ, বাইটা নাফেজ হয়ে গেছে। একটা হলো বাই মৌকুফ, আরেকবার গুলাম আপনি মিথ্যা বলেছে, বেচা কিনা তো হয়েছে কিন্তু ওই বেলা যদি অনুমতি দেয় তাহলে হবে আর নিলে হবে। একটা বাই ফাসেদ, আপনি বেচছেন কিন্তু শর্ত এমন একটা লাগিয়ে দিচ্ছেন যে এক বোতল মদ দিতে হইব তাহলে এটা বাই কিনে দেবো। আর একটা বাই বাতেল, আপনি বেচছেন মরা যেটা বেচনের জিনিস না এইটার মুভি বানাই দিচ্ছে তাই নিলে হবে, এটা হলো বাই বাতেল। ফাসেদ আর বাতেলের মধ্যে আপনার দুই প্রকার খুঁজছে, একটা ফাসেদ একটা বাতেল খুঁজছে, কিন্তু সব ভেদের নিকট বাই বাতেল বাই ফাসেদ একই জিনিস। বেচা কিনা চুক্তির মধ্যে যে পণ্যটা আছে এই পণ্যে আসতে পারে বাই কয় প্রকার। এক নম্বর হলো বাইউল আইনি বিসামা, বাইউল আইনি বিসামা এটাকে বাই মুসলা বলা হয়, বাইউল আইনি বিসামা এই চশমাটা আপনি কি হাগিয়া কিনতেছেন এটা হলো বাইউল আইন সামান, এটা বাই মুসলা স্বাভাবিক বেসা কিনা এইভাবে টুপি দিলেন টাকা দিল, টাকা দিলেন চশমা দিল, এরকম একটা পণ্য টাকার বিনিময়ে লেনদেন করা এটা বাই মুতলা স্বাভাবিক বাই। আর দুই নম্বর হলো বাইউল আইন বিল আইন, আপনি একটা পণ্য দিলেন একটা কম হ্যাঁ একটা পণ্য দিল দুইশো চাও এটা লেনদেন করলেন বাইউল আইন বিল আইন, এটাকে বলা হয় বাই মুকায়দা। আপনি বায়ু সামানি বিসামান বলা হয়। আপনি টাকা দিলেন, হেও টাকা দিল, 100 টাকা নোট আর 10 টাকা নোট, এটা বায়ু সামানি বিসামান, এটা বায়ু সরব বলা হয়। এখন ভাই সলমটা কি, যে টাকা দিয়ে দেয় আপনি পণ্য করে দিবেন এক মাস পরে, মৌসুমের সময় দাম দিবেন, এখন টাকা দিয়ে দিলাম একশো, এটা ভাই দাইন বিল এক নম্বর বাই মুরা বাহা, চার নম্বর হলো ভাই মুসাওয়ামা, ভাই মুরা বাহা বলা হয় সামান্য ওয়ালেট থেকে কিছু অতিরিক্ত বেশি পয়সা বিক্রি করে, 10 টাকা দিয়ে কিনছি 11 টাকা বেচতেছি, কইয়া দে যে আমার কিনা 10 টাকা 11 টাকা, এই বাইয়ে মুরা ভার মধ্যে আমানতদারি শর্ত, যদি আমানতদারি না থাকে তাহলে এটা বাইয়ে মুরা ভাব হবে, কিনছে 8 টাকা কইতেছে 10 টাকা দিয়ে কিনছি, তাহলে এটা বাইয়ে মুরা ভাব দুগা, বাইয়ে মুরা ভাব বলা হয় সামান্য ওয়ালেট থেকে জায়গা বিক্রি করা, আর বাইয়ের তাও দেওয়া বলা হয় সামান্য আউয়ালে বরাবর বিক্রি করা, 10 টাকা দিয়ে কিনছি 10 টাকায় বেচতেছি, এটা হল বাইয়ের তাওলিয়া, বাইয়ে ওয়াজিবিয়া বলা হয় সামান্য আউয়ালে ঠিক কমে বিক্রি করা, 10 টাকায় কিনছি 9 টাকায় বেচতেছি, বাইয়ে ওয়াজিবিয়া সামান্য আউয়ালে কম করে বিক্রি, আর বাইয়ে মুসাওয়ামা বলা হয় আকে দাইনের বেশি বিক্রি করা, প্রথম সামানে যে সামানে রেখে পারে সামান্য আওয়ালে সমান সমান বিক্রি করা, সামান্য আওয়ালে ঠিক কম বিক্রি করা, উভয়ের মাঝে সম্মতিক্রমে সামান ঠিক করা, ঠিক আছে, বাই বাই হতে পারে সামান, বাই বাই হতে পারে শিল্ক, শরিক শরিকানা হিসাবে বেচা কিনা, বাই বাই হতে পারে শিল্ক শরিকানা হিসাবে বাই চার প্রকার, এক ব্যবসার মধ্যে শরিকানার, এটা শরিকানা মুক্ত, এটা শরিকানার অংশ না, যদিও বলতেছি যে বাই বাই হতে পারে শিল্প চার প্রকার হইতে পারে, তিজারাতে সফসিয়া তো এটা শরিকানার মধ্যে না, একক ব্যক্তি, কিন্তু এটাও একটা কারবারের প্রকার যে একক ব্যক্তি করতে পারে, দুই নম্বর হলো শিরকাতু মুজারাবা, শিরকাতুল মুজারাবা বলা হয় দ্বিপাক্ষিক কারবার, দ্বিপাক্ষিক কারবারের অর্থ হল যে একজনের টাকা আর একজনের শ্রম, লাভ পার্সেন্ট হিসেবে 10% 20% একটা ঠিক করে দিই, তিন নম্বরে হলো শিরকাতুল মুশারাকা, শরিকানা কারবার করে, শরীকানা কারবার মানে আপনিও কিছু টাকা দেন, আমিও কিছু টাকা দেন, কারবার তৃতীয় ব্যক্তিও করতে পারে, আমরা নিজেরাও করতে পারি, একজনেও করতে পারি, টাকা উভয়ের আছে। আরেকটা নতুন কারবার শিরকতের সৃষ্টি হয়েছে, এটার নাম হলো আশারিকা। আধুনিক যুগে এইটা আশারিকা নামে মুশকিল। এটা হলো যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার মানে এটা কোম্পানি ব্যবসা, কোম্পানি ব্যবসা অনেক অংশীদার থাকে, এগুলো আবার ভাগ আছে, একটা লিমিটেড আর একটা আনলিমিটেড। কোম্পানি ব্যবসায় লিমিটেড এবং আনলিমিটেড, লিমিটেডটা সেটা তিনের থেকে নিয়ে দুইয়ের থেকে নিয়ে ঊর্ধ্বে পঞ্চাশ পর্যন্ত যাইতে পারে, এটা লিমিটেড। আর আনলিমিটেড যেটা এইটা হাজার হাজার সদস্য মার্কেটের মধ্যে বিজ্ঞাপন দিয়া সদস্য সংগ্রহ, এই জন্য কোম্পানির শেষে কোনো রকমের লিমিটেড লেখা থাকে আর কোম্পানির মধ্যে কোনো রকমের লিমিটেড লেখা থাকে। এই হলো ভাই ভাই একেবারে শিরকত চার প্রকার। তবে এই জায়গার মধ্যে শিরকতে তিন নম্বর প্রকার আছে, শিরকতে মুশারাক কাজ, এটা আবার চার প্রকার। শিরকতে মুশারাক কাজ এটা আবার কয় প্রকার? চার প্রকার। এক নম্বর শিরকতে মুফাবাদা, দুই নম্বর শিরকতে সানায়ে, তিন নম্বর শিরকতে ইনাম, চার নম্বর শিরকতে বুজু, বলা হয় সম অংশীদারিত্বের ভিত্তিতে কারবার। পাঁচজন আছেন সবাই পঞ্চাশ হাজার টাকা, এটা হলো শিরকতে মুফাবাদা। সম অংশীদারের ভিত্তিতে, অংশীদারিত্বের ভিত্তিতে কারবার। আর শিরকতে সানায়ে বলা হয় একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন লেবার, আরেকজন শ্রমিক, আরেকজন মেকার, বিভিন্ন কয়েক রকমের পেশার লোক একত্রিত হয়ে একটা কোম্পানি করে কোম্পানির পূর্ণাঙ্গ, এটা পেশাজীবীদের অংশীদারিত্বে কারবার। বাংলা শিরকতে সানায়ে বিভিন্ন পেশার লোকেরা একত্রিত হয়ে একটা ব্যবসা শুরু করে, এক একজনের এক একটা অভিজ্ঞতা, এটা হলো শিরকতে সানায়ে পেশাজীবীদের অংশীদারিত্বের কারবার। তিন নম্বরে হলো শিরকতে ইনাম, শিরকতে ইনাম বলা হয় অসম অংশীদারিত্বের ভিত্তিতে কারবার। একজনে পাঁচ লাখ দিচ্ছে, আরেকজনে তিন লাখ দিচ্ছে, আরেকজনে এক লাখ দিচ্ছে, সবাই অংশীদার, তবে অংশটা কি আছে কম বেশি, অসম অংশীদারিত্বের ভিত্তিতে। চার নম্বর হলো শিরকাতুল বুজু, মাল বাড়ি কিছুই নাই, চেহারা দেখা এক ব্যবসা বাণিজ্য আছে না, অনেক মানুষ চেহারা মানে কোনো কিছু নাই কিন্তু সে তার নিজের যে সুনাম অর্জন করছে, যে কোম্পানি বানাইছে, মানে এই কোম্পানি লেভেল লাগাই দিলেই মাল পানি বাজারে চলতে পারে, এই যে ব্যবসায়িক যে একটা সুনাম, এই সুনামের ভিত্তিতে কারবার করা হয় শিরকত। এটা সব করে আসছেন কিন্তু এই এখন আর বেশি এটা মনে স্মরণে নাই। এই বায় বায় এতেবারে বিভিন্ন এতেবারে চারি এতেবারে ভাগ করলাম, এই চার একটা এখন বিশ প্রকারে, বিশ প্রকারের মধ্যে আবার শিরকতের মধ্যে আমরা শিরকতে মুশারাকাতে এটা চার ভাগে ভাগ করছি। আর সিল্ক আর শাড়িটা যেটা এটাও দুই ভাগ, শাড়িটা যেটা এটা কয় প্রকার, দুই প্রকার। এইটা একটা হলো লিমিটেড কোম্পানি আর একটা হলো আনলিমিটেড। মোটামুটি ভাবে কিতাব বুঝবো শেষ হচ্ছে।